কতদিন পরে এলি, কতদিন পরে এলি, একটু বসো, কতদিন পরে এলি, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলি, আকাশে বৃষ্টি আসুক, গাছের আয় উঠুক, কেঁপে ঝড়ে আকাশে বৃষ্টি আসুক, গাছের আয় উঠুক, কেঁপে ঝড়ে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে, বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা, চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে।